মানুষ মরবে, মানুষ মরবে, কিন্তু এটা বড় আলামত নয়। দেখেন আর কেউ আসেন, দাজ্জাল আসবে, বিশাল কত আছে, দাজ্জাল, ইমাম মাহদি, কত রকম আছে, ব্যাস। এবারে সহজ প্রশ্ন, কোন সুরা বাড়িতে পাঠ করলে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়? কোন সুরা বাড়িতে বা ঘরে পাঠ করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান আশ্রয় পায় না? সুরা বাকারা, মবরুক। কোন সুরা নিয়মিত পাঠ করলে কবরের আজাব মাফ হয়? মুখে কথা বলবেন না, আয়াত কুরসি, আয়াত কুরসি উত্তর ঠিক হয়নি, তাই না? আর কাউকে দেখেন না, হাতটা ছেড়ে দিতে হবে, বসুন। সুরা মুল, জানি না আপনারা কোরআন কতটা বাংলা পড়েন। দাবি রাখা প্রত্যেক নবীর সুন্নত এবং প্রত্যেক পরেশগার লোকের সুন্নত বা তরিকা, অথচ দাবি রাখা ওয়াজিব। কোরআনে একটা নবীর দাবির কথা উল্লেখ হয়েছে, কোরআনে এক নবীর দাবির কথা উল্লেখ হয়েছে, কোন নবী? হারুন নবী, মুসা নবী তার দাড়ি ধরে, হ্যাঁ, তাহলে হারুন নবীর দাড়ির কথা উল্লেখ হয়েছে। সালামত, শয়তান এক লোকের কানে পেশাব করে দেয় রাতের বেলাতে, রাতের বেলাতে বলো কি না, তাহলে বলো না। আল্লাহ তাআলা দুটো বিন্দুকে পছন্দ করেন, বিন্দু মানে রক্ত বিন্দু, দুটো বিন্দুকে পছন্দ করেন, কি কি, কোন কোন বিন্দু? চোখের, আল্লাহর ভয়ে চোখের বরানো অশ্রু বিন্দু, সবচেয়ে বড় বখিল কে, সবচেয়ে বড় বখিল কে? দুটো সময়ে দোয়া রদ হয় না, দোয়া কবুল হয়, দুটো সময়ে দোয়া রদ হয় না, দোয়া কবুল হয়, কোন কোন সময়? এই সময় তো নামাজ পড়াই নিছে, বসুন বসুন, কে বলতে পারবে? বৃষ্টি হওয়ার সময় তিন সময় বা তিন জায়গায় মিথ্যা বলা হইত, কোন কোন জায়গায়? তিন জায়গায় মিথ্যা বলা বলে, বাদশাহ হাতে তুলে না, কি ব্যাপার? তিন জায়গায় মিথ্যা বলা হয়েছিল। হ্যাঁ, চারটি প্রাণী হত্যা করা নিষেধ, চারটি জন্তু হত্যা করা নিষেধ, কি কি? কঠিন মনে হচ্ছে, চারটি প্রাণী হত্যা করা নিষেধ, কেউ নেই, যে পেয়েছে সে আর পাবে না। পিঁপড়ে মৌমাছি হুদহুদ আশ্রায় এই চারটি প্রাণী নিষেধ, হত্যা করা নিষেধ আছে। পিঁপড়া মৌমাছি হুদহুদ একটা পাখি আছে, আমার যে সুলাইমান আলাইহিস সালামের খবর এনেছি, আশ্রায় বলে একটা বন্ধু আছে, মানুষ যখন খুব রেগে যায়, রাগ হলো চন্ডা, অনেক ক্ষতি করে। তো রাগের সময় রেগে গেলে পরে কি করতে হয় যাতে রাগ ঠান্ডা হয়? সঙ্গে সঙ্গে বসে টাইম লাগলে বসে যেতে হবে, বসে থাকলে শুয়ে যেতে হবে, উজু করার অনেক টাইম লাগবে। হ্যাঁ, একটা কথা আছে, সেই কথাটা বললেও রাগ দূর হয়, একটা কথা আছে বা দোয়া আছে সেটা বললেও রাগ দূর হয়, সেটা কি? না বসে দাঁড়াবে না, তারা আগে যিনি বলতে বলবেন তিনি দাঁড়াবে, কি বলতে হবে? আপনারা জানেন কাবলাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা করাকার, কাবলাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা করাকার, হ্যাঁ আর কে বলবেন? এদিক থেকে লোকরা আপনারা আলাদা থাকছেন, যে সামনের দিকে আসলে ভালো হবে, এদিকে দেখবেন ভাই, বসুন হ্যাঁ, তার মানে আছে কোন নির্দিষ্ট নেই, হলো না উত্তর। আর বাংলাদেশ না আরবে না আমি দেখে জিজ্ঞেস করে নিয়ে আপনি দুরাকার বসুন। কোথায় আছে জুমার আগে? ভারী মুশকিল, অনির্দিষ্ট আছে এমনি আম নকল শূন্য, সুন্নতের মক্কাদা কিছু নেই। সামনে বসুন, সামনে বসুন, আপনারা সামনে বসলে পানি পড়ে যাবেন। এদিকে আসুন, ভুলে সামনে চলে আসুন। জুমার দিনে দ্বিতীয় রাকাতে রুকু অবস্থা ইমাম সাহেবকে পেলেন, আপনি কাজে ব্যস্ত ছিলেন আর আসলেন, আসার পর দেখলেন ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, আপনি জামাতে সামিল হলেন, আপনি ক রাকাত নামাজ পড়বেন? দু রাকাত নাকি এক রাকাত? কথা মুখে বলেন না, আপনাদের আগে আগে হাত বলবেন উনি, তার মুখে কথা বলছেন কেন? আপনি কেন বলেছেন আমি হাত করাকার কেন? জমান না হচ্ছে দু রাকাত, চার রাকাত ঠিক রাখবে না? এই লোকটা কি পাগল নাকি? দু রাকাত নামাজ দু রাকাতই চলে গেছে, এখন বলে চার রাকাত পড়তে হবে, মুখ মাফি। হ্যাঁ না না ঠিকই আছে, আচ্ছা নম্র বুঝতে পারলেন, পাগল না? মানে দ্বিতীয় রাখা তো রুকু ছুটে গেল, তার মানে এক রাখা তো পেল না, যে এক রাখা তো পেল না জমা, সে কি পড়বে? দুটি জন্তু এমন আছে যা মরাও খাওয়া যায়, জপে না করে মরাও খাওয়া যায়, কি কি? আগে মুখে কথা বলুন না, মাছ ও পঙ্গপাল আছে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম প্রাণী পূজা বা গরু পূজা কোন নবীর আমলে শুরু হয়? আগে হাত তুলুন, মুখে কথা বলবেন না। প্রাণী পূজা বা গরু পূজা কোন নবীর আমলে শুরু হয়? বুঝে বলতে হবে তো, আমি ওই প্রশ্নটা পরে করতে যাচ্ছিলাম কিন্তু উত্তর বলি দ্বারা বলব না যা। হ্যাঁ কে আছে? মুসা আলাইহিসসালাম। এরপরে পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজা কার কোন নবীর আমলে শুরু হয় সেটা হলো আপনার উত্তর, যেটা আপনি বললেন ঠিক আছে, দুটোকে বড় করে দেন না। জান্নাতের প্রথম খাবার কি? আমাদের বাংলাদেশে বাড়িতে গেলে মেহমান গেলে প্রথমে শরবত দেয় তাই না? কোথাও চিনি শরবত, কোথাও আবার ঘুরে শরবত, ঘুরে শরবত খেয়েছেন কোথাও? কোথাও আবার ঘুরে শরবত দেয়, আমি এক জায়গায় মেহমান গেছি হ্রদের গরমে দেখছি ঘুরে শরবত দিচ্ছে, কোথাও চিনি শরবত, এখন তো মোটামুটি জুস ফুস হয়েছে। জান্নাতে যখন প্রথমে যাবেন তখন আপনাকে প্লেটে করে প্রথম আপ্যায়ন দেওয়া হবে, হ্যাঁ বলুন, আঙ্গুর। জান্নাতের দুনিয়ার আঙ্গুর না জান্নাতের আঙ্গুর? জান্নাতের আঙ্গুর। মধু বলো, মুখে বলবেন না, মাছের তলে যা মধুর কাছে। দুনিয়ার বুকে এমন একটি মসজিদ আছে, সেই মসজিদে গিয়ে কোন নামাজ পড়লে আপনার গোনা মাফ হয়ে যায়, সমস্ত গোনা মাফ হয়ে যায়, কোন মসজিদ সেটা? মসজিদুল আকসা মাকরুহ। দুনিয়ার বুকে এমন একটা মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে উমরার সমান সওয়াব হয়। দুনিয়ার বুকে এমন একটা মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে উমরার সমান সওয়াব হয়। এরকম ভাই মানি এখন মানি সমস্ত গুণা মাফ হয়ে যায় পাই ওই থাকে। হ্যাঁ, কোন মসজিদে নামাজ পড়লে ওরা সমস্যা? কুবার মসজিদ আমার প্রকাশে ইসলামের সর্বপ্রথম মহিলার নাম মনে আছে আপনাদের? ইসলামের সর্ব অনেকে নাম দেখেছেন, ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলার নাম কি? সময় আছেন